চায় না, কিছু থাকলেও আলাদা করে সংসার করে, আপদ বালাই থেকে দূরে থাকে। আর যদি এই অবস্থায় পড়ে তো মনে মনে কামনা করে কখন মরবে, কখন আপদ বালাই বুঝবে। পার্থক্য বুঝতেন, মা যখন ছেলেকে মানুষ করে তখন কি কামনা করে, ছেলে আমার বেঁচে থাক। আর ছেলে যখন পার্থক্য অবস্থায় মায়ের বাবের নির্মল করে তখন মনে মনে কি কামনা করে, উড়ে উড়ি কখন মরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি দোয়া এমন আছে মা বাবার দোয়া ছেলের জন্য বড় কাজে লাগে। তিনটি দোয়া এমন আছে যা কবুল হওয়ার ব্যাপারে কোন প্রকার সন্দেহ নেই। প্রথম দোয়া অত্যাচারীদের দোয়া, মুসাফির ব্যক্তির দোয়া এবং ছেলের জন্য মা বাবার দোয়া। এই জন্য পিতা মাতা যখন ডাক দেয় তখন সাড়া দিতে হয়, কারণ পিতা মাতা বদুয়া করলে, কোন বিষয়ে বদুয়া করলে সেই দোয়া যদি আপনার লেগে যায় সর্বনাশ হবে। আপনারা শুনেছেন জুরাইজ, জুরাইজ একজন বড় আবেদ ছিলেন, ইবাদত করতেন, নামাজ পড়তেন, যখন প্রায় সময় নামাজ পড়তেন। একবার মা এলো জুরাইজকে ডাকলো, জুরাইজ জুরাইজ, কিন্তু আহ্বানে সাড়া পেল না, মানে আল্লাহ আমি তোমার নামাজ পড়বো না, আমার ছেলে মায়ের কথা সাড়া দেবো, কোন কথা আছে নামাজেই ব্যস্ত থাকলো আর সাড়া দিল না। দেখেন খেলাতে নয়, অনেক সময় ছেলে খেলতে গেছে, তাস খেলছে, তাস খেলছে, বাবা যা রে এটা করবে, এই যাচ্ছি গো, তারপর আবার খানিক বলতে ওই রিঙারে যা রে এই যাচ্ছি গো, না তাস খেলেনি, টিভি দেখেনি, নিজের কাজে ব্যস্ত নয়, সে ব্যস্ত আল্লাহর ইবাদতে ব্যস্ত। তা সত্ত্বেও মা এসে ডাকলো, মা সাড়া দিল না। তারপরে মা যখন ডাকে সাড়া পেল না, প্রায় তিনবার ডাকলো, সাত তিন দিন ডাকলো সাড়া পেল না, তখন মা বদুয়া করল, বেশ্যার যেন তুই বেশ্যার মধ্যে গেছিস, বেশ্যার মেয়ের ভবন করবার কথা আপনারা শুনেছেন। তারপরে সেই বেশ্যা গর্ভ হলো, বাচ্চা হলো, লোকেরা জিজ্ঞেস করলো বাচ্চাটা, বললো জোড়াইজের। বাচ্চাটা বললো জোড়াইজের, মিথ্যা করে বলি, জোড়াই দেখছে, জোড়াইজের যে কর্মশালা ছিল ভেঙে দিল, কি ব্যাপার বল, তুমি ব্যবসা করেছ, বলছে না এ কথা মিথ্যা, ওই সে ছেলে, ছেলেকে আনা হলো পেটে খোঁচানো, তোমাকে তখন ছেলে জুরাইজকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা মায়ের বদুয়া কবুল করলেন মায়ের হিসাবে, আর তিনি আবেদের, তিনি তার আবেদের ইজ্জত রক্ষা করলেন তার ইবাদতের খাতির। ওই ছোট বাচ্চা তখন মুখ ফুটে কথা বললো, আমার বাপ হচ্ছে অমুক রাখা। এখানে বলার উদ্দেশ্য হলো যে মায়ের দোয়া বা বদুয়া লেগে গেছিল, এই জন্যে জুরাইজের এই অবস্থা হলো। তারপর অবশ্য এই ঘটনার পর ওই গ্রামের লোক আবার বলল যে সোনা দিয়ে মানিয়ে বানিয়ে দিন, না সোনা দিয়ে দরকার না, যেমন শুনছি এবং বানিয়ে দাও, মানি দিয়ে বানিয়ে দেওয়া উচিত। আল্লাহ রসুল আসলাম বলেন, পিতা মাতাকে গালি দেওয়া কাবিরা গুনাহ। লোকেরা বলে আল্লাহ রসুল মা বাপকে কেউ গালি দেয়, দেখেন সাহাবিকে জামানাতে মা বাপকে কেউ গালি দিত না, আমাদের জামানায়, আমাদের জামানায় মা বাপকে গালি দেওয়া হয় না, হয় না, মা গালি তো দূরের কথা, মা তো বলছে মা বাপকে কেউ গালি দেয়, আল্লাহ রসুল বলেন হ্যাঁ গালি দেয় না ঠিকই, কিন্তু একজন অপরের মা বাপকে গালি দেয় তখন সে তার মা বাপকে গালি দেয়, আর এইভাবে নিজের মা বাপকে গালি দেওয়া হয়। চিন্তা করতে পারেন কোথায় আমরা, আপনারা কোথায়, মা বাপের কোন সময় অবাধ্য হয় না, তার যদি হারাম না হয় তাহলে তা সম্পাদন করতে, সম্পাদন করতে কোনোই অস্বীকার করো না। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তিন ব্যক্তি বেহেশতে যাবে না, পিতা মাতা অবাধ্য ছেলে, মেড়া পুরুষ, মেড়া ভেড়া তাইউস তাকে বলে, যে নিজে স্ত্রী কন্যার ব্যাপারে ইচ্ছা ভাব নয়, পর পুরুষ আছে স্ত্রীর সঙ্গে কথা বলে, এই করে সেই করে কিন্তু কিছু বলে না। আর যে পুরুষের বেশ ধারণী মহিলা, এমন মহিলা যে পুরুষের মতো কথা বলে, পুরুষের মতো চালচলন চলে, পুরুষের মতো লেবাস করে, পুরুষের মতো সবকিছু করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে তুমি তোমার মা বাবের অবাধ্য হইও না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তিলকা, মানে পরের কথা এই বলেছে এবং বলছে এই বলছে কথা দেবো না, ইয়াদাতের মা নষ্টকে নিষেধ করেছেন, কাসরাতের সওয়াল বেশি বেশি প্রশ্ন করতে আল্লাহ প্রশ্ন করতে নিষেধ করেছেন, কিংবা জাসিকা করতে নিষেধ করেছেন, আর মানে মানে অনধিকার দেওয়া অনধিকার নেওয়া থেকে নিষেধ করেছেন, অপক্ষে লোক মাতা আর মা বাপের বা মায়ের মায়ের না কোরবানি করতে নিষেধ করেছেন, আর জীবিত অবস্থায় কন্যা পতিত করতে নিষেধ করেছেন। সবচেয়ে বড় কাবিরা গুনাহ হলো অপকুলওয়ালে নাই মা বাবের নাফরমানি করা। সালাসাতুন কাতারাল্লাহু আলাইহিমুল জান্নাহ, এই কথা বলা হলো যে তিন ব্যক্তির উপরে জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন, তার মধ্যে এক ব্যক্তি হল যে তার মা বাবের নাফরমান। দুটি পাপ এমন রয়েছে যার শাস্তি দুনিয়াকে ত্বরান্বিত করা হয়, তা হচ্ছে বিদ্রোহ পিতা মাতার অবাধ্যাচরণ। আশা করি সন্তান তুমি সেই ছেলেদের মতো নও যে ছেলেরা মা বাবের সংসারে লাথি মেরে প্রেয়সীর সাথে চলে গিয়ে সংসার করে, কারণ তাদের মা বাবা সে প্রেমে রাজি নয়, তাই দুনিয়া প্রেয়ারকে দুশ্মন হয়, দোস্তি কোরবানি চাহতা হয়, দোস্তি কোরবানি চাহতি হয় বলে মা বাবাকে কোরবানি দিয়ে তারা তাদের অবৈধ প্রেমকে টিকিয়ে রাখে, এটা নিঃশেষ নয়। বরং কোন কোন ছেলে তার মা বাবাকে ঘর থেকে বের করে দেয় অথবা তার ব্যবহারের ফলে তারা গৃহ ত্যাগ করতে বাধ্য হন, যার ফলে সৃষ্টি হয় বন্দী হওয়ার। ওই মানুষ বুড়ো হয়ে গেলে যখন ছেলেরা দেখে না কোথায় যায়, কি বলে রেখে আশ্রম, বৃদ্ধাশ্রম, এটাকে তার আর বাংলায় বলে বৃদ্ধাশ্রম। কেন আশ্রম সৃষ্টি হয়েছে, যেহেতু এই পুরোপুরি কেউ নেই, থাকতেও নেই, ছেলে দেখে না মেয়েও দেখে না, বিশেষ করে ইউরোপ পরিবেশে যেখানে ছেলে মেয়ে বড় করে ডানা মেয়ে উড়ে যায় পাখির মতো, ডানা ভাজা উঠে যায়, বৃদ্ধ বৃদ্ধা এক ঘরে একা করে থাকে, দেখা কেউ নেই, তখন ওই বন্দী কুয়ারে গিয়ে তারা মানুষ হয়। অনেক সময় ছেলে মেয়ে বউ বেটা বেঁচে আছে তবুও তারা ওই কুমারে গিয়ে আশ্রয় নেয়, কারণ কি স্ত্রীর সাথে তাদের বনিপনা হয় না, একটানা অসুস্থ থাকলে স্বামী স্ত্রী উভয় তাদেরকে বিরক্তি প্রকাশ করে, অতিরিক্ত বিলাসিতা বা সুখ ভোগে অসুবিধা বোধ করে স্ত্রী, তার ফলে মা বাবাকে সরিয়ে দিতে চায়, অনেকে হত্যা করে দেয়, অনেক ঘটনা শুনেছে যে মা বাবাকে হত্যা করে দেয় পথের কানা দূর করার জন্য। হ্যাঁ, আর খবরদার ব্যবহারে স্ত্রীকে মায়ের উপর প্রাধান্য দিও না, বউকে নমস্কার আর মাকে তিরস্কার করো না, একটা কথোপকথন শোনো, মা ডাক দিল ছেলেকে বাবা পাঁচু, ছেলে বলছে উফ কি যে বলে বুড়িটা, হ্যাঁ কি চায় কি হলো, মা তখন বলছে আমার খুব পেটে যন্ত্রণা হচ্ছে বাবা, একটা হাসপাতাল নিয়ে চ, ছেলে বলল তোমার ফরমাইশি গাদা, আমি ব্যস্ত আমার সময় নেই, আমাকে খালি হাসপাতালে ছেড়ে আয় বাবা, আমি নিজে ডাক্তার দেখাবো ওষুধ চিকিৎসা করবো, কিন্তু আমি ব্যস্ত বলবো আমি যেতে পারবো না, কিসে ব্যস্ত বাবা, আমি তো দেখছি তুই ঘরে বসেই আছিস, হ্যাঁ উনি আমার বসে থাকাই দেখতে পায়, আমার বসে থাকা মনে সহ্য করতে পারে না, না বাবা আমি বড় কষ্ট পাচ্ছি যে আমাকে একটু নিয়ে চলো, ঝামেলার দরকার নেই, আর বেশি কথা বলার দরকার নেই, আমি তোমাকে নিয়ে যাবো কিন্তু 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাও, পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাও, নইলে আমি পারবো না এক্ষুনি বাবা। আর একটা শুনে ডাইলগ বিবি বললো পাঁচু কি কি কি বলছো, আজকে পার্কে যেতে হবে, অসুবিধা নেই কোন পার্কে যাবে, আর কিছু চলো তাই আমি তোমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছি, তাড়াতাড়ি করে না, তাড়াতাড়ি করো না ধীরে ধীরে এসো, তাড়াতাড়ি করো না ধীরে ধীরে এসো, ভেবে দেখো একদিন যখন তুমি ছোট ছেলে তখন মা বাবাকে এটা কি ছেলে মনে করে না, আর মা কত স্নেহের সাথে বলে বাবা এটা এটা হয়, বাবা কত আটান পাটান পছন্দ করে, শত খুশির সাথে তারা ছেলেকে বারবার সঠিক জবাবটা মিষ্টি শুয়ে দিয়েছে দিয়ে থাকে, কোন রকমের বিরক্তি প্রকাশ করে না তারা, আর আজ যখন পুরোপুরি হয়ে ছেলের দরে গেছে শুনে টেনেও তাদেরকেও যখন গাছের ডালে ধাঁধা চোখে কিছু দেখে প্রশ্ন করে, আমি ছেলে মানুষ বুড়িয়ে গেলে ছেলের দরে যায় ছেলের মতো, তো আপনার বাড়ি থেকে সামনে বেগুন গাছ বা বট গাছ আছে, সাদা মতো কি দেখা যাচ্ছে? আপনি ছোট অবস্থায় মা বলছেন, মা গাছের ডালে ওইটা কি সাদা মতো? বলবা বপে ব, কতবার বলেছেন? যতবার জিজ্ঞেস করেছেন ততবার মা আপনাকে উত্তর দিয়েছে, বাবা আপনাকে বলেছে ওটা ব। কিন্তু আজ বৃদ্ধ অবস্থায় মা কিংবা বাপ যখন সেই গাছের ডগায় সাদা মতো কিছু দেখে জিজ্ঞেস করছে, এই পাঁচু ওটা কি রে? না পুরো টাকা ব পুরো হয়ে বলছেন না দুটো জবাবের মধ্যে কত পার্থক্য। মা মাই রান্না সেরে গোসল করে করিয়ে খেতে বসে ছেলে পাশে বসে আছে, দু এক থালা ভাত মুখে নিয়েছে, এমন সময় পরাত করে পায়খানা করে দিচ্ছিলেন। তখন মা কি করে বলে ছেলে মারলে, ছি ছি বলে কোলে তুলে নিয়ে খাবার রেখে দিয়ে পরিষ্কার করে তারপরে আবার বেচারি খেতে বসে, সে ঠান্ডা হয়ে যা যা হওয়ার পর কিন্তু সে সেই খাবার খেতে থাকে। তো এইভাবে মা নিজের কত কষ্ট সহ্য করে ছেলেকে মানুষ করে। কথা অনেক আছে, টাইম শেষ হয়ে গেছে, বাকি কথা ইনশাল্লাহ দাসের আছে। সুতরাং আমাদের পরবর্তী পর্যায়ে হচ্ছে পরীক্ষা।